السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر، ويصدكم عن ذكر الله وعن الصلاة، فهل أنتم منتهون؟ غبنه غبنه جوت برشمشا الله تعالى শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ববরেণ্য নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহান আল্লাহ যার মাধ্যমে আমাদেরকে সুপথের দিশা দিয়েছেন, শান্তির দিক বাতলে দিয়েছেন, সামাজিক এই জীবের সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করেছেন, সমাজে সুষ্ঠুতা বজায় রাখার জন্য যা করণীয় তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিছু মানুষ সমাজে বাস করে যারা সমাজ বিরোধী, সমাজ বিরোধী বলে পরিচিত, সমাজে তারা অশালীন অসমীচীন কার্যকলাপ করে থাকে, তাদের মধ্যে একটা গোষ্ঠী হল মাতাল, যারা মদ খায়, মদ্যপানে অভ্যস্ত অভ্যাসী, মদ খেয়ে মাতলামি করে বেড়ায়, মদ খেয়ে নিজেদের এবং সমাজের ক্ষতি সাধন করে থাকে। আপনারা জানেন, অধিক রূপে মদ পান করা বা সমাজে মদপানের ব্যাপকতা এবং বিস্তার লাভ হওয়া, এটা হচ্ছে কেয়ামতের একটা পূর্ব লক্ষণ। দুনিয়া যখন ধ্বংস হবে, কেয়ামত যখন প্রতিষ্ঠিত হবে, তার আগে লোকেরা বেশি বেশি করে মদ খাবে। যাদের জন্য মদ হারাম করা হয়েছিল তারাই মদ খাবে, যাদের জন্য হারাম নয়, যারা হারাম মনে করে না, যারা কাফের, যারা ইসলাম মানে না, তাদের ব্যাপার তো আলাদাই। কিন্তু যাদের খাওয়া উচিত ছিল না, যাদের জন্য হারাম করা হয়েছিল, তারাই ব্যাপকভাবে মদ খাবে। মদ খাওয়া, মদ্যপান সামাজিক অবক্ষয় ও অধোগতির একটা নিদর্শন, যেহেতু এই মাদকদ্রব্য সেবনে হৃদয় মন দেহ চরিত্র এবং শালীনতায় অগণন ক্ষতি ও বিকৃতি বিদ্যমান। আর এজন্যই মদ ব্যবহার করা এমনকি ইসলামের প্রাককালীন জাহিলিয়াতের যুগেও ঘৃণ্য ও নিন্দনীয় ছিল। শুধু ইসলামই না, অন ইসলামী সমাজেও মদ কিন্তু ভালো জিনিস নয়, ড্রাগ সব জায়গায় নিষিদ্ধ। যদিও সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে পারে না, যেহেতু এতে পয়সা আছে। যারা দুনিয়াদার মানুষ, যাদের চিন্তা খাওয়া আর সওয়া, যাদের চিন্তা শুধু পয়সা আর পয়সা, তারা এই ক্ষতি জানা সত্ত্বেও এই জিনিসটাকে নিষিদ্ধ করতে পারছে না, কেন? যেহেতু এতে পয়সা আছে। সারা বিশ্বের সমাজবিজ্ঞানীরাও এতে একমত যে মদ্যপান মানবতার এক বড় শত্রু ও আততায়ী, যেহেতু মদ যাবতীয় অখাদ্যের প্রধান, যত রকমের খাদ্য আছে সব থেকে প্রধান অখাদ্য হল মদ, সকল অনাচারের মূল, সমস্ত বিপদ ও অপরাধের মাথা, যা ক্ষতি আত্মা হৃদয় দেহ মন সম্পদ সন্তান সম্ভ্রম ও নিজের ইজ্জতে ব্যাপক আকারে প্রকটিত হয়। এই মদ কত গৃহকে বরবাদ করেছে, কত সংসারকে ধ্বংস করেছে, কত স্থাবর সম্পত্তিকে বেহাত করেছে, কত ফেতনা ও বিশৃঙ্খল সৃষ্টি করেছে, কত কঠোরতা ও বিদ্বেষের জন্ম দিয়েছে এই মদ। মদের মধ্যে ভীরু সাহস খোঁজে, দুর্বল শক্তি খোঁজে, দুঃখী সুখ খোঁজে, জ্বালাময় সংসার চিন্তা হতে মুক্তি পেয়ে অধৈর্য মানুষ ক্ষণিকের শান্তি খোঁজে, কামুক খোঁজে অতিরিক্ত যৌন শক্তি, সুখী খোঁজে অতিরিক্ত সুখের আমেজ, কিন্তু প্রত্যেককেই অধঃপতন ছাড়া এই মদে কিছুই পায় না। এই মদে কি পায়? শুধুমাত্র অধঃপতন পায়, সুখী সুখ পায় না, দুঃখীও সুখ পায় না। এই সেই মদিরা যে মস্তিষ্ককে চিন্তা গবেষণা প্রজ্ঞা যুক্তি বোধ উপলব্ধি হতে উন্মাদনা মত্ততা উদ্বিগ্নতা বিশৃঙ্খলতার প্রতি স্থানান্তরিত করে, শুষ্ক মস্তিষ্ককে বিকৃত করে, সুচিন্তা নষ্ট করে, এই সেই মত। এই সুরা কত রাজার রাজ্য হারিয়েছে, কত সতীর সতীত্ব লুকেছে, ভাই ভাই পিতা পুত্র ও স্বামী স্ত্রীর মাঝে কলহ বিচ্ছিন্নতার কারণ হয়েছে এই মত। বোনকে বউ বলেছে, বউকে মা বলেছে, মাতাল হয়ে মদকে মাতাল হয়ে বউকে মা বলেছে আর মাকে বউ বলেছে, অথবা বোনকে মা বউ বলেছে, নিজের বউকে তালাক দিয়েছে মদকে, পাতালে কিনা হয় আর মাতালে কিনা বলে, আবদ তাবদ মাতলামি করে অনেক কিছু বলে থাকে, এ কথা সবাই জানে। কত বন্ধুকে শত্রুতে পরিণত করেছে এই মদ, এবং কত ঐক্যকে ধ্বংস করেছে সর্বনাশী মদিরা, যা নিঃস্ব পান করলে নিজেকে কোন সিংহাসনে আসীন রাজা হবে, মদ খেয়ে ভাবে যে আমি এখন রাজা, অথচ সে নিঃস্ব ফকির, সারাদিন মেহনত করে দুটো পয়সা কামিয়ে নিয়ে এসে বসে কোথায় শুনে সারে, সারাদিন গদরে খেটে মেহনত করে যে মজুরি পায় সেই মজুরি নিজে নিয়ে বসে কোথায় শুনি সারে বসে মদ খায়, উড়িয়ে দেয় সত্যি করে, আর যখন খায় তখন মদের আমজে মদের নেশায় সে ভাবে আমি এখন রাজা, সিংহাসনে বসে আছে, ভীরু পান করলে নিজেকে বীর শিষ্ট প্রসারণা করে, একবারে হিরো হয়ে গেছে, কিছু নেই শক্তি নেই গায়ে, পাত্রে লড়ে বন্দুক ঘাড়ে, যখন মদ খেয়ে নেয় সে ভাবে আমি আমি হিরো, অথচ সে একদম জিরো, নির্বোধ পান করলে নিজেকে সুতীক্ষ বুদ্ধিমান মনে করে, বুদ্ধি নেই অথচ মদ খেয়ে মনে করে বড় বুদ্ধিমান, আজ যদি তাকে মাতাল বলে তুই আমাকে মাতাল বলছিস তুই পাগল, নিজেকে মাতাল বলতে মাতাল পছন্দ করে না, মূর্খ পান করলে নিজেকে সবার চেয়ে পণ্ডিত ধরে থাকে, মদোন্মত্ততায় মদ্য নিজের মাথা ভগ্নী কেউ উপভোগ্য কামিনী ভেবে বসে, নিজে মাতলামি করে অপরকে মাতাল ভেবে থাকে, নিজে মাতলামি করে আর মাতাল ভাবে থাকে অপরকে, অ্যালকোহল মদ্যপায়ে বিশেষ ক্ষতি সাধন করে ও রক্ত চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে, এবং স্বাস্থ্যগত ক্ষতি, এ হল স্বাস্থ্যগত ক্ষতি, যে বেশি করে মদ খাবে মদের জন্য তার রক্ত চলাচলে ব্যাঘাত সৃষ্টি করবে, ফলে তার স্বাস্থ্যহানি হবে এবং শেষে প্রাণহানিও, মদ্যপান তার জীবনে লাঞ্ছনা ডেকে আনে, হয়তো বা কারাগারে জীবন কাটাতে হয়, মদ খেয়ে মাতলামি করতে কার ক্ষতি করল, যে তাকে জেলে থাকতে হল, কারাগারে জীবন কাটাতে হয়, পরিবার পরিজনের জীবনে ভীষণ দুর্দশা নেমে আসে, অভ্যাসী হয়ে গেলে তার এক বিন্দু অর্জন করার লক্ষ্যে নিজের সবকিছু অর্থ মান প্রাণ দিতে প্রস্তুত হয়, মদ তাকে লম্পট বানায় কামুক বানায়, যেহেতু ওয়াইন চায় ওমেন, আমাদের খারাপ বাংলায় বলে মদ মধ্যে মাগি যায়, তাই না? মানে একটা মোহ আর একটা মোহকে আকর্ষণ করে। এই জন্য মদ মানুষকে কামুক বানায়, লম্পট বানায়, ব্যভিচারী বানায়, লুটেরা ও খুনি করে তোলে। মদের নেশায় চুর হয়ে ধুলিশ ধুলশয্যায় আশ্রয় নেয়, এমনকি মদের নেশায় যখন চুপ থাকে, যার তখন কোন হুঁশ থাকে না, তখন পথের কুকুর তার মুখে মোটে, পথের কুকুর তার মুখে পেশাব করে দেয়। আর মদ খেয়ে খেয়ে যখন সমস্ত কিছু সম্পত্তি হারিয়ে দেয়, মদ খাওয়ার পয়সা না পায়, হিরোইন খাওয়ার পয়সা না জোটে, তখন কি করে? তখন শেষকালে চুরি শুরু করে, ডাকাতি শুরু করে। যখন একান্তই পথে বাধা পড়ে, শেষকালে বিষ ক্রয় করে নিজে বিষ পান করে আত্মহত্যা করে। অনেকে এমন পানীয় পান করা হারাম, যারা পান করে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, তারা তারা বলবে না এটা খুব সুন্দর, এটা হচ্ছে কি, এটা হচ্ছে রুহের খোরাক। মদ হচ্ছে কিসের খোরাক? রুহের খোরাক। যারা পান করে তারা কোনদিন খারাপ বলবে না। যেমন যারা বিড়ি খায়, যারা খায় না তাদেরকে গন্ধ লাগে না, লাগে না, কিন্তু যারা খায় তাদেরকে গন্ধ লাগবে না। মদ এমন জায়গায় তৈরি হয়, যারা দেখেছেন মদকে কিভাবে পচিয়ে তৈরি করা হয়, যেখানে পচানো হয়, সেই পচার মধ্যে কত নিকৃষ্ট খারাপ জিনিস থাকে, পচা ভাত থেকে নিয়ে বিভিন্ন রকম। আর শ্বেতারির মধ্যে আরশোলা, ওই যে তেলে পোকা মরা পড়ে আছে, আর কি কি সব মরা পড়ে থাকে মদের ভিতরে, দেখেছেন গেঁজায় গেঁজায় মদগুলো, বিশ্রী নোংরা জিনিস থেকে তারপরে সেটাকে ছাঁটাই করে মদ তৈরি করে। আপনি যদি মদ খান তো নিশ্চয়ই মদকে খারাপ বলবেন না। এক ক্লাসে কিছু ছাত্র বসে আছে, বড় বড় ছাত্র সব কলেজে, কেউ মদ খায় কেউ খায় না। তো সেখানে বলা হচ্ছে যে মদ খাওয়ার অপকারিতা কি, মদ খেলে কি ক্ষতি হয়। তো করেছে কি, একটা এই সাদা বয়েমে এক বয়েম মদ নিয়ে এসেছে, কাঁচের বোতলে মদ নিয়ে এসেছে, তার মধ্যে একটা কেঁচো দিয়েছে, কেঁচো কেঁচো জানেন তো, মাটিতে যেটা হয় কেঁচো, কেঁচোটা দিয়েছে। কিছুক্ষণের পর দেখা গেল যে কেঁচোটা ওই মদের ভিতরে গলে নষ্ট হয়ে একবারে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তার মানে কি, ওস্তাদ বা শিক্ষক বোঝাতে চাচ্ছেন যে মদ খেলে মানুষের পেটে এরকম ক্ষতি করতে পারে। তখন ছাত্রটিকে জিজ্ঞেস করছে, এই যে কেঁচোটা এর মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, এর থেকে তোমরা কি বুঝতে পারছ? তখন যে মদ খায় সে বলছে, স্যার আমি বলবো, বলো। স্যার যে মদ খায় তার ভাত মুড়ি তাড়াতাড়ি হজম হয়, সে যা খায় হজম শক্তি বাড়ে। অতএব মদ হচ্ছে হজম শক্তি বর্ধক টনিক। কেন বলুন তো, যেহেতু সে খায়, সে খায় বলে সে তার গুণ গায়। আমাদের যে হুজুররা জর্দা বাইরি পান সিগারেট খায়, তারা কি বলে কোনদিন যে হ্যাঁ বলবে না, কি বলবে, মকরু মকরু বলবে, যেহেতু সে খায়। সুতরাং যে খায় সে কোনদিন খারাপ বলবে না, তার কাছে আপনি খারাপই শুনবেন না। কিন্তু আসলে তা খারাপ কি না, চলুন আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে দেখি তা আসলে খারাপ কি না। মহানাল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। মানুষ তোমাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে, ইসলামের শুরুতে মদ হালাল ছিল না হারাম ছিল? হালাল ছিল। ইসলামের শুরুতে কোন জিনিস হুট করে হারাম করা হয় না, শুরুতে মদ হারাম ছিল। সাহাবীরা কি করতেন? মদ খেতেন। যেমন সাহাবীরা মূর্তি পূজা করেছেন, কিন্তু ইসলাম আসার পরে ধীরে ধীরে ধীরে ধীরে সেই মানুষদেরকে কি করা হয়েছে, তার বিয়ার দেওয়া হয়েছে। মদ সম্পর্কে মানুষের মনে প্রশ্ন জাগল, এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? সামাজিক ক্ষতি তাদের দৃষ্টিগোচর হলে তারা এক অপরকে প্রশ্ন করতে লাগলেন যে মদ খারাপ জিনিস না ভালো জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মদ কি জিনিস, মদটা কি ভালো না খারাপ? আল্লাহ তাআলা তরফ থেকে জবাব এলো, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, শুধু মদই না এর সঙ্গে জুয়াটাও আছে, জুয়া ও মানুষের মাঝে খেলা হয়, আজও পর্যন্ত আপনারা দেখবেন খুব চলছে। আর বেশিরভাগ যেখানে মদ সেখানে জুয়া। মদ তো মাশাআল্লাহ ভদ্রঘরেও পান করা হচ্ছে, মদ ভদ্রঘরে পান করা হয়, মদ দিয়ে ঘুষ দেওয়া হয়, মদ দিয়ে নিজের লিভারকে সন্তুষ্ট করা হয়। আর যেখানে ওই যে বাইজি আর অমক আর তমক নাচ গান ড্যান্স ফ্যান্স এগুলো আছে সেখানে তো বলতেই হবে না। আর যে বললাম একটা ময়ের কাছে আর একটা ময়ের আকর্ষণ খুব বেশি সেখানে তো আছে। তার সঙ্গে জুয়া, জুয়া যেখানে চলে উপকারিতা থাকলেও এই উপকারিতা থেকে বড় হলো কি তার গুণা, তার গুণা হলো বেশি বড়। উপকারিতা থেকে মঙ্গলের থেকে অমঙ্গলটাই বেশি, কল্যাণের চেয়ে অকল্যাণটাই বেশি। তারপর এইভাবেই চলল কিছুদিন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্দুর রহমান বিন আউফ একদিন আমাদেরকে দাওয়াত দিয়ে খাবার টাবার তৈরি করেছেন, আর সেই সঙ্গে খাবার হলে বুঝতে পারছেন আজকাল যেমন পেপসি, দাওয়াত দিলেই মানুষকে আহ্বান করলে কি দিতে হয়, পেপসি দিতে হয়। সে যুগে কি ছিল, এ যুগেও আছে, এ যুগেও মুসলিম সমাজেও ভদ্র সমাজ যাকে বলে উচ্চ শিক্ষিত সমাজ, সেখানেও আছে মদ মদিরা, লাল মদ দেখতে পাবেন সাদা রাস্তা বহু রকমের আছে। মদ পেশ করা হলো, তিনি আমাদেরকে মদ খাওয়ালেন। এমন সময় নামাজ হাজির হলো, নামাজ ফরজ, চলো মদ খেয়ে দাওয়াত খেয়ে মদ খেয়ে নামাজ পড়তে গেলেন। ইমাম সাহেব কুলিয়াল কাফির পড়তে লাগলেন। কুলিয়া তখন মুখোশে সবাই মুখোশে শুনুন কিভাবে পড়ছে, উলিয়া ইয়ুহাল কাফির মা আবুদু মা তাআবুদুন ওয়া নাহনু নাআবুদু মা তাআবুদুন, এর মাঝে নাকি কি বলছে, মা আবুদু মা তাআবুদুন ওয়া নাহনু নাআবুদু মা তাআবুদুন, কুল্লি আল কাফিরের উল্টো, যেটা বলা হয়েছে তার উল্টো, মানে হে কাফের দল তোমরা যা পূজা করো আমরাও তাই তারই পূজা করি, নাউজুবিল্লাহ মিন যা। তাহলে সর্বনাশ। একটা গল্প শুনেছি সৌদি আরবে, কোন এক ব্যক্তি ওইভাবে মাতাল হয়ে নামাজ পড়তে গেছে, যে প্রথমে তাকবীরাত আহলে এটা হয় না, কি বলতে হয় আল্লাহু ইয়াস্তর, কি বললো আল্লাহু আকবার জায়গায় আল্লাহু ইয়াস্তর, বুঝতে পারলে আল্লাহ ইয়াস্তর মানে কি, এরা আমার সময় বলে আল্লাহ ইয়াস্তর, তার মানে যে পাপ করছি পাপে আমাকে আল্লাহ তালা কি করো গোপন করো, পাপ থেকে দূরে রাখো অথবা পাপ ক্ষমা করো। তো আল্লাহু আকবার জায়গায় কি বলছে আল্লাহু ইয়াস্তর। হবে মদের দিশায় মানুষ মাতাল কত রকমের ভুল বলে, কত রকমের ভুল বলে, এই করতে করতে সর্বনাশ হয়ে গেল। আরে পাকা মুশরিক, ওরা মুশরিকরা যা পূজা করে তুমি তাই পূজা করো, কি সর্বনাশ হলো। আল্লাহ তাআলা এইবার সূরা অবতীর্ণ করলেন, আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ইমানদাররা তোমরা যদি মদ খাও তাহলে মদ খাওয়া অবস্থায় মাতাল অবস্থায় নামাজে এসো না। তার মানে কি মদ খেও না, না মদ খেলে নামাজে এসো না। যেমন কাঁচা পেঁয়াজ খেলে কাঁচা রসুন খেলে মসজিদে আসা নিষেধ, তাই না, তার মানে কি কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খাওয়া হারাম? না, খাও, কিন্তু খেলে পরে মসজিদে এসো না, তার মুখের গন্ধে মুসল্লিদেরকে কষ্ট দেয়। তবে বিড়ি সিগারেট খেয়ে মসজিদে এসো, মাহফিল মুশকিল। সিগারেট টান টানতে বিড়ি টান টানতে মসজিদে দরজায় ফেলে দিয়ে ঢুকে যাও, আমি নামাজ পড়ো, এতে সমস্যা নেই। বল হুজুর আমাকে গন্ধ লাগে না। আরে তোমাকে গন্ধ না লাগো, পাশের মুসল্লিদেরকে গন্ধ লাগবে, ফেরেশতাদেরকে গন্ধ লাগবে, তাতে মুসল্লিদের কষ্ট হবে। এখানে আল্লাহ তাআলা বললেন না যে তোমরা মদ খেও না, কারণ এখনো মদ পরিপূর্ণভাবে হারাম করা হয়নি। ধীরে ধীরে হিকমতের সাথে হিকমত অবলম্বন করে হারাম করা হচ্ছে। তোমরা মাতাল অবস্থায় নামাজে নিকটবর্তী হয়ে না, হাত্তা তাআলামু মা তাকুলুন, যাতে তোমরা বুঝতে পারো যা বলছো, নামাজে যা বলছো তা যদি বুঝতে না পারো, আলটা পাল্টা বোঝো, আটান পাটান বকো, আবল তাবল বলো, তাহলে নামাজের লাভ কি লাভ আছে? নামাজ সময় মান, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যারা তাহাজ্জুদ পড়তে ওঠে, তাহাজ্জুদে নামাজ পড়তে পড়তে যদি ঘুম এমন চলে আসে, আপনি চাচ্ছেন যে ঘুম চলে যায়, তিনি পাচ্ছেন না। ঘুমের মানে এমন বিষয় যে আপনার মনে আপনি কি পড়ছেন সেটা বুঝতে পারছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুয়ে যাও, নামাজ পড়ো না, যাতে করে এমন হবে যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জায়গায় উল্টে গালি দিয়ে বসবে, নিজেকে গালি দেবে অথবা বদদোয়া হয়ে যাবে। সুতরাং ঘুমিয়ে যাও, তোমার নামাজ পড়ার দরকার নেই। নামাজে যা বলছ তা বোঝা দরকার, হাত্তা তাআলামু মা তাকুলুন, নামাজে যা করছ নামাজে যা বলছ তা বোঝা দরকার। অর্থাৎ মাতাল অবস্থায় নামাজ পড়ো না। এখানে একটা প্রশ্ন যাচ্ছে, হুজুর যারা বাঙালি বা যারা অ আরবি অন আরবি, তারা কি যা বলে তা বুঝে? তারা কি যা বলে তা বোঝে? তাহলে নামাজে যা বলছে তা যদি না বুঝে, তাদের নামাজের অবস্থা কি? তাদের নামাজের অবস্থা হল সেই মৃত মানুষের মতো যার মধ্যে প্রাণ নেই। তাদের নামাজ হল সেই মৃত প্রাণীর মতো যার মধ্যে প্রাণ নেই, নামাজে কি বলছে তা জানে না। অনেক সময়ে নামাজের সুরা কালাম নামাজের দোয়া এমন ভাবে পড়ে যে তার মানে উল্টো হয়, ফায়দা হয় না। যেমন আলে আপনারা আল্লাহর কাছে বৃষ্টি চাচ্ছেন, আল্লাহর কাছে বৃষ্টি আল্লাহ হাম্মাস কেনা, আল্লাহ হাম্মাস কেনা, তাই না? দিয়ে বলছেন আজিলান গায়রা আজিল, আর আপনি বলছেন আজিলান গায়রা আজ, আই আজিলান। আজিলান মানে কি? আজিলান মানে তাড়াতাড়ি, আর আজিলান মানে দেরি করে। তো আল্লাহ কাছে যখন বৃষ্টি চাচ্ছেন, যারা আইনের উচ্চারণ জানে না, কোন বাঙালি সাধারণ বাঙালি আইনের উচ্চারণ জানে না, যদি না আরবি তাজবীর জানে জানে না, এবার আল্লাহ কাছে আজিলান, আল্লাহ তুমি দেরি করে বৃষ্টি দাও, আর তোমার এখন বৃষ্টি এখন দরকার, তুমি বুঝো দাও, দেরি করে বৃষ্টি দাও। অথচ ওইটা আইন উচ্চারণ করে বললে আজিলান মানে তাড়াতাড়ি বৃষ্টি দাও। এইভাবে অনেক সময়ে মানুষ নামাজ পড়ে দোয়া করে, অথচ সে বুঝতে পারে না যে নিজের ক্ষতি করছে, দোয়াতে নিজের ক্ষতি করছে। সুতরাং নামাজ যারা পড়ছেন, যারা নামাজি, তারা নামাজে প্রাণ দিতে শিখুন। আরবি শাব্দিক অর্থ না বুঝলেও মোটামুটি আপনি কি বলছেন, আল্লাহু আকবার মানে কি, আল্লাহু আকবার মানে কি, সূরা ফাতিহা পড়ছেন, সূরা ফাতিহার মানে কি, সূরা ফাতিহার মানে যদি বুঝত মানুষ, তাহলে সে কোনদিন আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাইত না, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করত না, আল্লাহ ছাড়া অন্যের দরবারে প্রার্থনা করতে যেত না, যেহেতু সে সূরা ফাতিহা বুঝে না। প্রত্যেক নামাজে তাকে পড়তে হয় যেহেতু সে অর্থ বুঝে না। মুশকিল হলো এখানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘুমের অবস্থায় নামাজ পড়ো না, কারণ তাতে হবে কি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে নিজেকে গালি দিয়ে বসবে। আর যারা আমরা মানে বুঝি না, যারা আরবি ঠিকভাবে পড়তে পারি না, যারা বাংলা থেকে সুরা মুখস্থ করেছে, তারাও তাই, বাংলা সুরা মুখস্থ বলতে গিয়ে, বাংলাতে দোয়া বলতে গিয়ে এমন সময় দোয়া উচ্চারণ সঠিক না করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে নিজেদের ক্ষতি করি। আল্লাহ মুস্তাহ হলো কি, মদ বলা হলো না যে মদ খাওয়া তোমাদের জন্য হারাম, বরং কি বলা হলো যে মদ খেলে তোমরা নামাজ নামাজে এসো না, নামাজে নামাজ পড়ো না। লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুন, মদ তখনো হারাম হয়নি। তারপর ধীরে ধীরে যখন সাহাবারা মানলেন মদ নামাজ পড়ার আগে মদ খেলেন না, তবুও মদের ক্ষতি ব্যাপক হতে লাগলো, দেখা যেতে লাগলো। শেষ দিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। এই ইমানদাররা এখন শোনো, নিশ্চয়ই মদ, মদ ওয়াল আনসাব মূর্তি পূজার বেদি, ওয়াল আযলাম ভাগ্য নির্ণায়ক সব, রিজসুম মিন আমালিশ শাইতান অপবিত্র এবং ঘৃণ্য বস্তু শয়তানি কাজ। এখানে মদের সাথে আরো দুরুদ মিসকে উল্লেখ করা হয়েছে। এখানে বুঝতে পারবেন যে মদ কত বড় খারাপ জিনিস। মদের পাশাপাশি কাকে বর্ণনা করা হয়েছে? মূর্তি পূজার বেদি। মূর্তি পূজার বেদি দেখেছেন? সেটাও সেই দিকে থাকবেন যেখানে মূর্তিটা এভাবে সাজানো থাকে। এই যে এটা কি বলা হয়? বেদি বলা হয়। এই বেদি শুধু মূর্তি বা মুসলিমদেরই নেই, আমাদেরও মূর্তি আছে, আমাদেরও মূর্তি পূজার বেদি আছে। আমাদের মূর্তি অবশ্য মাটির নিচে থাকে, ওদের মূর্তিটা মাটির ওপরে থাকে। মূর্তি পূজার বেদি মদের পাশাপাশি বর্ণনা হয়েছে, আর তার সঙ্গে বলা হয়েছে আল আজলাম। আজলাম বলা হয় ভাগ্য নির্ণায়ক সর। যেমন কেমন, কালকে আপনি সকালে সফরে যাবেন, এই সফরটা ঠিক হবে না ভুল হবে, আপনার কাছে তীর রাখা আছে, তীর একটা লেখা আছে যাও, একটা লেখা আছে দিও না, বা আরো কিছু লেখা আছে এইভাবে। যেমন আমরা লটারি করি না, এইভাবে টেনে বের করলো ফয়সালের মতো, দিয়ে দেখলো কি এতে যাও লেখা আছে, যাবে। আর যদি বাই চান্স যেও না বেরিয়ে যায় তো যাবে না। আপনারা কি মনে করেন, ঠিক না? বল দেশে হয় না হলে এরকম বিভিন্ন অক্ষর লেখা থাকে, বিভিন্ন অক্ষর লিখে যাও চোখ বন্ধ করে হাত দাও, হ্যাঁ দিয়ে সেই অক্ষর অনুযায়ী কি লেখা আছে এখানে সেইটাই আপনার ভাগ্য বলে পড়া হয়। এই হচ্ছে আজলাম। গাইবি খবরের দাবি করা শিরিক না? শিরিক না। যদি কেউ এই শ্রেণীর গাইবি খবর যে বলে তার কাছে জিজ্ঞাসা করতে যায়, তার অবস্থাটা কি? চল্লিশ দিনের নামাজ কবুল হবে না। আর যদি বিশ্বাস করে এই খবরে, তাহলে তার অবস্থাটা কি? সে গাফের হয়ে যায়। আল্লাহ তাআলা তিনটে জিনিসকে পাশাপাশি বললেন যে এই যে মানুষ পরীক্ষা করে, অনেক সময় পাখি উড়িয়ে পরীক্ষা করত, যদি পাখি পশ্চিম দিকে যাবে তো সফর করো, পূর্ব দিকে উড়ে গেলে করো না, এটা তাতাইও বলা হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে সরকারের তীর, এইভাবে তীরে লেখা আছে যেও যাও কিংবা যেও না, বের করে দেখলো ঠিক সেই অনুযায়ী কাজ করলো, এটা হচ্ছে জাহিলি যুগের কাজ। এই তিনটে জিনিসকে পাশাপাশি বর্ণনা করে আল্লাহ তাআলা বললেন রিজস নাপাক অপবিত্র জিনিস, ভিন্ন জিনিস, আমাদের শয়তান শয়তানি কাজ। খবরদার, না মদ খাও, আর না মূর্তি পূজার সামনে যাও, আর না গণকের কাছে যাও, মূর্তি পূজার বেদির কাছেও যেও না। অনেকে, অনেক মুসলমানরা অমুসলমানদের পূজা দেখতে যায়, পূজা করে না, কি করতে যায়? দেখতে যায়। অনেকে ওরসের সময় যে মেলা লাগে সেই মেলা দেখতে যায়, ওরসে মেলা, মাজারের মেলা, মাজারের পূজা দিতে যায় না, কিন্তু মাজারের মেলা দেখতে যায়। অনেক সময় অমুসলিম মেলাতে হাড়ি খোলা কিনতে যায়, কাঠের দরজা বা আরো চেয়ার ইত্যাদি কিনতে যায়, অনেকে আবার মিষ্টি কিনতে যায় সেই মেলাতে, অনেকে আবার জামাই ডেকে নিয়েছে, জামাই বেটি ডেকে নিয়েছে, তাদের হাতে পয়সা দিয়ে মেলাতে পাঠায়, বাবা মেলা দেখে এসো। মাশাআল্লাহ, এরা হচ্ছে মুসলমান। এরা বলছে আমরা মুসলমান, আমরা মূর্তি পূজা করি না, তবে মূর্তি পূজার সমর্থন করি, যদি বা জানি অথবা না জানি। সব হারাম, সব হারাম। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। তুমি অন্যায় করলে না, শির করলে না, কিন্তু শিরকের মেলাতে তুমি উপস্থিত হলে তার মানে কি হলো? তোমার সমর্থন করা হলো, তাদের সন্তুষ্ট হওয়া হলো, তাদের দোকানে মিষ্টি খাওয়া হলো। হুজুর, তাহলে কি কোনো অমুসলিমের দোকানে মিষ্টি খাওয়া যাবে না? আমি বলছি না, বাজারে বহু দোকান আছে, খাও, কিনে খাও, সমস্যা নেই। কিন্তু যে দোকান ওই উদ্দেশ্যে লেগেছে, যে মিষ্টির দোকান ওই শিরকি মেলার উদ্দেশ্যে লেগেছে, লাগানো হয়েছে, খবরদার সেই দোকান থেকে মিষ্টি খাবে না, কারণ এক প্রকার তোমার সমর্থন হচ্ছে। আর ইসলাম কোনদিন কোন খারাপের, কোন নোংরামির, কোন পাপের সহযোগিতা সমর্থন করে না। খবরদার কোন রকমের সাহায্য করো না। তুমি যে মদ খাও হারাম, আর মদ খাওয়াতে সহযোগিতা করো অপরকে খাওয়াও হারাম নয়। যদি একজন মেহমান গেস্ট এলো, গেস্ট এসেছে, ছেলের বিয়েতে বহু অমুসলিম গেস্ট এসেছে, তো সেই অমুসলিমদেরকে মদ খাওয়াতে হবে, যায় না? অমুসলিম গেস্টকে মদ খাওয়াবে কেন? যেটা তোমার হালাল সেটা খাওয়া, ক্ষমতার হারাম কাউকে দিও না। এটা সহজ, নিজে না খাও অপরকে খাওয়ালে এটাও হারাম। মদ আপনি জানছেন, আপনার দোকান আছে, আপনার দোকানে গুড় বিক্রি হয়, যে গুড় কিনে নিয়ে যাচ্ছে একসঙ্গে 20 কিলো গুড় নিয়ে যাচ্ছে, আপনি জানেন না যে কি জন্য নিয়ে যাচ্ছে, ভাবলেন হয়তো তার দোকান আছে, সেরকম তার যে দোকানে বিক্রি করবে। কিন্তু যদি জানেন যে আমার এই গুড় নিয়ে গিয়ে এর সুরিশাল আছে, এর ভাটা আছে, কিংবা মদের ভাটি না কি বলে, কারখানা আছে মদের, আর এই গুড় নিয়ে গিয়ে সে মদ তৈরি করবে, তাহলে সেই ব্যক্তিকে আপনার গুড় বিক্রি করা হারাম। জেনে শুনে অন্যায়ের সহযোগিতা করবে না। মদের দোকানে আপনি চাকরি করেন, হোটেলে চাকরি করেন, সেই হোটেলে মদ বিক্রি করে, মদ বিতরণ করা, বিক্রি করা হয়। আপনি মুসলিম, আপনি পয়সার জন্য একটা হোটেলে ঢুকেছেন, 5-স্টার হোটেল, সেই হোটেলে আপনাকে বলা হচ্ছে ভাই মদ নিয়ে এসো, আপনি মদ নিয়ে গিয়ে পেশ করলেন, যায় না। এই চাকরি করা হারাম। যে কোনো ভাবে, আমি পরে বলবো ইনশাআল্লাহ, যে 10 রকম ভাবে মদের সম্পৃক্ত ব্যক্তিবর্গকে, 10 ব্যক্তিকে আল্লাহ তাআলা লাঙ্গ করেছেন, অভিশাপ করেছেন। মোট কথা হলো কি, যে এখন হারাম ঘোষণা করা হলো, মদ তোমাদের জন্য হারাম, মোমেনরা তোমরা মদ খেও না। কারণ ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুম আল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া গাছপালার আকর্ষণে কি হয়, বৃষ্টি হয়। তো এই মদের আকর্ষণে আর একটা মদকে আকর্ষণ করে, সে আল্লাহকে স্মরণ করবে না। বা আনিস সালাহ, নামাজে বাধা দেয়, মদ খেয়ে নেশা অবস্থায় যদি নামাজ পড়া হয়, তো বলেন না আল্লাহ আল্লাহ বকবে, আবুল তাবল বকবে, মা আবুদ মা তা আবুদ বলে বসে থাকবে, তাই না? এই হলো মুশকিল। মদ খেলে নামাজে বাধা দেয়। এক কোন সেই ইসলামের যুগে কোন একজন ইমাম ফজরের নামাজ পড়ছেন, নামাজ পড়ে দুরাকাত পড়া হলো, দুরাকাত পড়ে সালাম না ফিরে আবার উঠে পড়েছেন মাগরিবের মতো, ঠিক না? মাগরিবের তাসবি বললেও শুনে না, তারপরে শেষকালে 3 রাকাত পড়ে সালাম ফিরে বলছে হ্যাঁ কম আরো বেশি পড়ব, বুঝতে পারছেন না? মাতাল অবস্থায় নামাজ পড়েই যাচ্ছে, সালাম ফেরা পড়ব হচ্ছে আরো বেশি পড়ব, তার মানে দুরাকাত ফরজ, আর এই দুরাকাত ফরজের চেয়ে যদি কেউ 1 রাকাত বেশি পড়তে নামাজ হবে না, নামাজ বাতিল। কিন্তু মদের নেশায় সে নামাজ পড়তেই থাকছে, যেমন একজন পাগল পড়ে থাকে। সুতরাং মদ খাওয়া হারাম করা হলো, তাহন তোমরা কি বিরত হবে, সাহাবারা সঙ্গে সঙ্গে বললেন ইয়া আল্লাহ ইন্তাহাইনা, আমরা বিরত হয়ে গেলাম। তারপর সেই সমস্ত মদের ভাটি আর মদের যে জার বলে বড় বড় পাত্র সমস্তকে ভেঙে ফেলা হলো। এমনকি বলা হলো, বলা হয়েছে যে মদ যখন মদের কারখানা ভেঙে দেওয়া হলো, মদের জারগুলোকে ভেঙে দেওয়া হলো, মদ গুড়িয়ে যাচ্ছে মদিনার গলিতে দেখা যাচ্ছে। কিছু সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, রাসূলুল্লাহ আমাদের মদের কারখানা এতিমের, এতিমের মাল বৃদ্ধি করার জন্য মদের কারখানা করা হয়েছিল, তো মদগুলোকে আমরা সিরকা বানিয়ে নি? বললেন না, মদ সিরকা বানিয়ে, মদকে সিরকা বানিয়ে খাওয়া যাবে না, মদকে সিরকা বানিয়েও খাওয়া যাবে না। সুতরাং সেগুলোকেও নষ্ট করে দেওয়া হলো যখন এই আয়াত অবতীর্ণ হলো। যাতে তোমরা সফল হতে পারো। সাহাবারা বললেন আমরা ফিরে এলাম, হে আল্লাহ আমরা বিরত হলাম, আমরা আর মদ খাব না, আর মদের ব্যবসা করব না, মদ খেতে দেব না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে বড় বড় সাহাবী তারা শহীদ হয়ে গেলেন, মারা গেলেন, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন, অথচ তাদের পেটে মদ ভরা ছিল, তাদের অবস্থা কি? তাদের অবস্থা কি? তারা মদ খেয়েছেন, তারা জুয়া খেলেছেন, আর এখন সেই মদ আর জুয়াকে নাপাক বলা হল, শয়তানের কাজ বলা হল, তাদের অবস্থাটা কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, লাইসা আলাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তাইমু, যারা ঈমান এনেছে, ঈমান আনার পর নেক আমল করেছে, আর সেই অবস্থায় তারা মদ খেয়েছে যখন তাদের উপরে মদ হারাম ছিল না, তাদের কোনো অসুবিধা হবে না, তাদের কোনো অসুবিধা হবে না, তাদের চিন্তা তোমাদের করতে হবে না। এখান থেকে আরেকটা কথা কথায় কথা বেরিয়ে যায়, যারা যে ভাইরা প্রশ্ন করেন যে হুজুর আমরা এতদিন দেশে থাকা অবস্থায় এই করেছি ওই করেছি, আমাদের বাপদাদারা এই করেছে ওই করেছে, আমাদের ইমামরা ওই করেছে এই করেছে, তারা কি জাহান্নামি? তারা কি জাহান্নামি? তারা কি জেনে শুনে করেছে এই কাজ? জেনে শুনে কি খারাপ কাজ করেছে? জেনে শুনে কি শিরিক করেছে? জেনে শুনে কি কোরআন হাদিস বিরোধী ফয়সালা দিয়েছে? যদি জেনে শুনে দেয় তাহলে তাদের শাস্তি তারা পাবে, কিন্তু যদি না জেনে দেয় তাহলে তারা জান্নাতে না জাহান্নামে আমাদের দেখার প্রশ্ন নাই, আমাদের করার প্রশ্ন কিচ্ছু নাই ইনশাআল্লাহ। তারা যদি ভালো জেনে করে তারা পরিত্রাণ পেয়ে যাবে। আপনার কথা আপনি ভাবুন যে আপনি হক জানার পর গ্রহণ করবেন না করবেন না, যদি হক জানার পর হক গ্রহণ না করেন তাহলে আপনার শাস্তির কথা আপনি নিজে ভাবুন। পূর্ববর্তী পূর্বপুরুষেরা কি করেছে না করেছে সে জিনিস দেখা আপনার কথা নয়। আর যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেহেতু এই লোকেরা, যে লোকেরা মদ খাওয়া অবস্থায় মারা গেছে, তাদের উপরে যদি আয়াত অবতীর্ণ করা হতো বা তারা যদি জানত যে হ্যাঁ মদ হারাম করা হয়েছে, তো অবশ্যই তারা মদ বর্জন করত। সুতরাং মদ যখন বর্জন করত তখন তাদের কোন অসুবিধা হবে না, তাদের হিসাব সঠিকভাবে নেওয়া হবে। মদ পান করা কোন মুসলিমের কাজ নয়, কারণ মাতাল যখন মদ পান করে তখন সে মোমেন থাকে না, মোমেন যখন মদ পান করে তখন সে মোমেন থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন মুমিন মুমিন থাকা অবস্থায় ব্যভিচার করতে পারে না, ওয়া লা ইশরাবুল খামর হিনা ইশরাবু ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায় মদ পান করতে পারে না, ওয়া লা ইসরিফু হিনা ইসরিফু ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায় কোন চোর চুরি করতে পারে না। কি বুঝলাম কথাটা? তার মানে কি এই যে মদ খেলে মানুষ কাবে হয়ে যায়? তার মানে কি এই যে ব্যভিচার করলে মানুষ কাবে হয়ে যায়? তার মানে কি এই যে চুরি করলে মানুষ কাবে হয়ে যায়? না, তাহলে তার মানে কি? তার মানে হলো এই যে এই কাজ কোনো মুমিনের নয়। মদ খাওয়া, চুরি করা, ব্যভিচার করা, এই সমস্ত কাজ কোন মুমিনের নয়, মুমিনের নয়। তার যদি মুমিন যদি করে তাহলে অবস্থাটা কি হবে? হাদিসে আছে যখন কোন মুমিন এই শ্রেণীর কোন কাজ করে, মদ খায়, তখন তার ঈমান দেহ থেকে বের হয়ে যায়, দেহ থেকে বের হয়ে যায়। চুরি করে তখন দেহ থেকে বের হয়ে যায়, যখন ব্যভিচার করে তখন তার ঈমান দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তারপর যখন আবার সে সুস্থ হয়ে ফিরে আসে তখন আবার ঈমান তার বুকে ফিরে আসে। বোঝা গেল কি যে ব্যক্তি মদ পান করে সে তার মদ পান করা অবস্থায় ইমান বুকে থাকে না, পাখির মতো হয়ে যায়। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি যে মুসলিম অবস্থায় মুমিন অবস্থায় মদ খাওয়া কারো উচিত নয়। কোন মুমিন মদ খেতে পারে না, কোন মুসলিম মদ খেতে পারে না। কেবল মদ পানি নয়, বরং যে কোনো কাবিরা গুনাহ করা অবস্থায় মুমিনের ইমান বুক থেকে উড়ে যায়। পুনরায় পাপ থেকে বিরত হলে ইমান ফিরে আসে, অন্যথা কাবিরা গুনাহের গুনাহগার ব্যক্তি পূর্ণ মুমিন নয়। আর এই কথা সত্যি যে মদ খায় সে পূর্ণ মুমিন নয়, তার ইমানের কমি অবশ্যই আছে। মদ্যপায়ী এবং তার সর্বপ্রকার সাহায্যকারী ব্যক্তি মহান আল্লাহর কাছে অভিশপ্ত, যে কথা আগে বলছিলাম, মহান আল্লাহর কাছে অভিশপ্ত। লা'নাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাফিয়াহা ওয়া বাইয়াহা ওয়া মুক্তাহা, এই কথাটা বলছিলাম না কিছুক্ষণ আগে, যে মদ মদের সংশ্লিষ্ট দশ প্রকার ব্যক্তি হচ্ছে অভিশপ্ত। দশ প্রকার কে কে? প্রথম হচ্ছে যে পান করবে, এই হচ্ছে মেন। প্রথম যে পান করবে সে অভিশপ্ত, যে পান করাবে সে অভিশপ্ত, যে ঢেলে দেবে, যে পরিবেশন করবে, পান যে করাবে সে অভিশপ্ত। বাই আহা, সে বিক্রি করছে দোকানে, আমি খাই না হুজুর, আমি বিড়ি সিগারেট খাই না, দোকানে চলে আর কি। দোকানে বিড়ি সিগারেট বিক্রি করা, মদ বিক্রি করা হালাল না হারাম? যে লাভটা খাবে সে না হারাম, কারণ সহযোগিতা করা হচ্ছে। অতএব দোকানে মদ বা বিড়ি সিগারেট রেখে জর্দা রেখে বিক্রি করে, পানের দোকান খুলে দিকে জর্দা দিয়ে পান দেয়, তামাক বিক্রি করে, গুড় খয়নি বিক্রি করে, তাহলে তার কামাই হচ্ছে হারাম। তাহলে বিক্রেতা হল মুদ্রা, যে ক্রয় করবে, যে কিনবে, সে পান না করলেও কিনে নিয়ে দিল। এই যে বলেছিলাম একবার, বাপ বললে বাপ রে, বেটাকে বলছে বাপ এক বোতল মদ নিয়ে আয়, সে মদটা নিয়ে এসে বাপকে দিল, সে খায় না। কিংবা বস বলছে, বস আপনার মুদি বলছে এক প্যাকেট সিগারেট নিয়ে এসো তো, আপনি নিয়ে এসে সিগারেটটা দিলেন, আপনি নিজে খান না, গুণাগার না গুণাগার না, অভিশপ্ত সে অভিশপ্ত। ওয়া আসরাহা, একজন মদ প্রস্তুত করে, যে মনে কোন ফল থেকে, আঙ্গুর থেকে মদ প্রস্তুত হয়। এবার আঙ্গুরটা নিচুড়ে দেয় খায়, তার কাজ হলো কি? আঙ্গুরটা নিচড়ে দেওয়া, নিংড়ে দেওয়া। ওয়া মুহতাসরাহা, তারপরে যে প্রস্তুত করছে সেও। ওয়া হামিলাহা, যে কেবল বহন করছে, হুজুর আমি আমার গাড়ি ভাড়া, আমার গাড়ি ভাড়া আছে, আমি আমরা ভাড়া নেবো, আমার গাড়িতে কি নিয়ে যাচ্ছে আমার দেখা দরকার নেই, ঠিক আছে, আপনার গাড়িতে লোড হচ্ছে কি? প্যাকেট, মদের প্যাকেট, মদের বোতল, সিগারেটের প্যাকেট, সিগারেটের বোতল, তামাকের বোতল, হ্যাঁ, যে আপনার গাড়িতে নিয়ে আপনি নামিয়ে দিলেন, আপনি ভাড়াটা নিলেন, সমস্যা আছে? সমস্যা আছে, যেহেতু আপনি মদ বহন করে দিলেন। ওয়াল মাহমুলা তাইলেই, যার জন্য বহন করা হয় তাকে। তারপরে দেখুন আর তার মূল্য যে ভক্ষণ করে, মদ বিক্রি করে মূল্যটা ভক্ষণ করে, মদ খায় না কিন্তু মদের মূল্যটা খায়। ওয়া মুস্তারি লাহা ওয়া মুস্তারি লাহু, বলা হলো যে নিজে কিনে এবং যার জন্য কেনা হয় তার বিক্রয় করে এবং বিক্রয় করা হয়, সবাই হচ্ছে অভিশপ্ত। এমনকি